جنات ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل আর আল্লাহ তো বনি ইসরায়েলের অঙ্গীকার গ্রহণ করিয়াছিলেন এবং তাহাদের মধ্য হইতে ১২ জন নেতা নিযুক্ত করিয়াছিলাম আর আল্লাহ বলিয়াছিলেন আমি তোমাদের সঙ্গে আছি তোমরা যদি সালাত কায়েম করো যাকাত দাও আমার রাসূলগণের প্রতি ঈমান আনো ও তাহাদেরকে সম্মান করো এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো তবে তোমাদের পাপ অবশ্যই মোচন করিব এবং নিশ্চয় তোমাদেরকে দাখিল করিব জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত ইহার পরও কেহ কুফরি করিলে সে তো সরল পথ হারাইবে فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين তাহাদের অঙ্গীকার ভঙ্গের জন্য আমি তাহাদেরকে লানত করিয়াছি ও তাহাদের হৃদয় কঠিন করিয়াছি তাহারা শব্দগুলির আসল অর্থ বিকৃত করে এবং তাহারা যাহা উপদিষ্ট হইয়াছিল উহার এক অংশ ভুলিয়া গিয়াছে তুমি সর্বদা উহাদের অল্প সংখ্যক ব্যতীত সকলকেই বিশ্বাসঘাতকতা করিতে দেখিতে পাইবে সুতরাং উহাদেরকে ক্ষমা করো ও উপেক্ষা করো নিশ্চয়ই আল্লাহ সৎকর্ম পরায়ণদেরকে ভালোবাসেন ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون جهرا بولي امرا كريشتان تهادر اونگیکار گرون کریا چلام كنتو تهارا جاها اپدشتو هيا چلو تهار ایک اونشو بھولیا گیا چه شتران امی تهادر مدد قیامت پر جنت ستھائی شترتا و بددش جاگروک رکھیا چه تهارا جاها کوری تو اللہ تهادر کے اوچری تها جانایا دیبین يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين هي كتابي গণ আমার রাসূল তোমাদের নিকট আসিয়াছে তোমরা কিতাবের যাহা গোপন করিতে সে উহার অনেক কিছু তোমাদের নিকট প্রকাশ করে এবং অনেক কিছু উপেক্ষা করিয়া থাকে আল্লাহর নিকট হইতে এক জ্যোতি ও স্পষ্ট কিতাব তোমাদের নিকট আসিয়াছে ইয়াহদি বিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর বিইযনিহি ওয়া ইয়াহদিহিম ويهديهم إلى صراط مستقيم جهارا الله شنتشتی لاب کرتے چاہے یہ دارتنی تحادر کے شانتیر پتھے پوری چلیتے کرن ایبان نیج انمتی کرمے اندکار ہوئی تے باہر کریا آلور دیکے لویا جان ایبان وہ در کے شرل پتھے پوری چلیتے کرن لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم

وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين. تارا تمار اوپر کیروپے بیچار بھار ناست کری بے اتچو تاہد نکٹ روحی اچھے تاورات جاتے اللہ را عدش آچھے یار پارو تاہرا موک فیرے آنائے ایبان اوہرا مومین نوئے. انا انزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. نشجوي آمي تاورات أبترنو كريا چلام وحتى چلو پتھو ندش او آلو نوبي گون যারা আল্লাহর অনুগত ছিল তারা ইহুদিদেরকে তদনুসারে বিধান দিত আরো বিধান দিত রাব্বানীগণ এবং বিদ্বানগণ কারণ তাহাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হইয়াছিল এবং তাহারা ছিল উহার সাক্ষী. সুতরাং মানুষকে ভয় করিও না, আমাকেই ভয় করো এবং আমার আয়াতসমূহ তুচ্ছ মূল্যে বিক্রয় করিও না. আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে যাহারা বিধান দেয় না তাহারাই কাফির. وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَائِكَ هُمُ الظَّالِمُونَ. আমি তাহাদের জন্য উহাতে বিধান দিয়াছিলাম প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং জখমের বদলে অনুরূপ জখম. অতঃপর কেহ উহা ক্ষমা করিলে উহাতে তাহারই পাপ মোচন হইবে. আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে যাহারা বিধান দেয় না তাহারাই জালিম. وقفينا على آثارهم بعيسى ابن مريم مصدقا لما بين يديه من التوراة وآتيناه الإنجيل فيه هدى ونور ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين. مريم تنوي عيسى কে তাহার পূর্বে অবতীর্ণ তাওরাতের প্রত্যয়নকারী রূপে উহাদের পশ্চাতে প্রেরণ করিয়াছিলেন এবং তাহার পূর্বে অবতীর্ণ তাওরাতের প্রত্যয়নকারী রূপে এবং মুত্তাকীদের জন্য পথ নির্দেশ ও উপদেশ রূপে তাকে ইনজিল দিয়াছিলেন. وليحكم أهل الإنجيل بما أنزل الله فيه ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون. إنجيل অনুসারী গণ জানো আল্লাহ উহাতে যাহা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে বিধান দেয়। আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে যাহারা বিধান দেয় না তাহারাই ফাসিক। وَأَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتَابِ وَمُهَيْمِنًا عَلَيْهِ فاحكم بينهم بما أنزل